ইসরাফিল আলাইহিস সালাম শিকার দিবেন, সাথে সাথে ওরা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমি কি রকম উঠতে থাকবে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশ মানফুশ, ওয়া তাকুনুল জিবাল কাল ইহলি মানফুশ। ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন মানুষ হবে পতঙ্গের মতো, রঙিন পতঙ্গ পতঙ্গের মতো, কাল ইহলি মানফুশ অথবা ধুনা, এরপরে হ্যাঁ কাল ফরাশ মানফুশ, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে মানুষ। আর কি হবে? ওয়া তাকুনুল জিবাল কাল ইহলি মানফুশ, আর পাহাড় হবে ধুনা তুলার মতো। ওই দিনকে তোমরা স্মরণ করো, এখানে রব্বুল আলামিন বলছেন ইদাস সামাউন শাক্কাত وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يقول رب العالمين মানুষকে সম্বোধন করে বলছেন يا أيها الإنسان আচ্ছা প্রশ্ন হয় ইনসান ইনসান কি না তুমি কষ্ট করে পরিশ্রম করে ক্লান্তি করে তুমি এগিয়ে যাচ্ছ তোমার রবের দিকে, সুবহানাল্লাহ বলে যতই কষ্ট করছেন শেষ ঠিকানা কোন জায়গায়? জন্য এত কষ্ট করলাম রে, কিন্তু দুনিয়া হাসিল হলো না, ঠিক না? পেট ভরবে, কোটিপতি হয়ে গেল পেট ভরে না, আর যদি এক হাজার কোটি হয় তো পেট ভরবেই না। হ্যাঁ হাজার কোটি হলে তো পেট ভরবেই না, লাখ কোটি হলেও তবু ভরে না, কোটিপতি হলেও ভরে না, বলবে আরো দেখি। কিন্তু শান্তি নাই, শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ধন সম্পদে শান্তি হয় না, টাকা পয়সায় শান্তি হয় না, ক্ষেত খামারে শান্তি হয় না, শান্তি হয় শান্তি হয় একমাত্র আল্লাহর জিকিরে। বলেন সুবহানাল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে রয়েছে মনের শান্তি। আপনি হয়তো গেন গেনা গেন করবেন একটু ফিলিম গুলো আর এরকম টিকতে থাকবেন, এই সেই শান্তি পাবো, হয়তো এমনি মনে কিছু শান্তি করার নেই, স্থায়িত্ব নেই এই শান্তি। আর যে শান্তি পাবেন আল্লাহ জিকিরের মাধ্যমে এটা স্থায়ী থাকবে। বলুন সুবহানাল্লাহ, সত্য বললাম না মিথ্যা বললাম? আপনি আজকে থেকেই পরীক্ষা করুন, দেখবেন আমার কথা সত্য না মিথ্যা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিলাল আযান দাও আর সালাতের মাধ্যমে তুমি আমাদেরকে সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শান্তি পান, সান্ত্বনা পান সালাত দেয়, আর আমরা যদি সালাত করি তাহলে সান্ত্বনা পাবো না? সালাতের মতো সালাত করে দেখুন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। আর যদি সালাত হয় অন্য সালাতের মতো তাহলে শান্তি পাবেন না। খালিস বিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর বিধান পালন করেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন, দেখবেন শান্তি পাবেন। শান্তি পান তো আপনারা, যারা শান্তি পান সালাত করে একটু হাত তুলেন, সবাই হাত তুলেন, এমনি দেখা যায় না সন্তুষ্টি বলছেন নামান দেলে অশান্তি দূর হয়, আলহামদুলিল্লাহ বললে অশান্তি দূর হয়, আল্লাহু আকবার বললে অশান্তি দূর হয়, আল্লাহর কালাম পাঠ করলে অশান্তি দূর হয়, ঠিক না অলি ভাই? কারণ আমি বলিনি, আমার রব বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। ফজরের সময় তো সালাত পড়বেনই, ফজরের আগে বুঝেন দেখবেন এত মজা। তাহাজ্জুদের সময় উঠো, রবকে ডাকো, এত মজা, কোটি কোটি টাকা এদিকে, আর তাহাজ্জুদের দুই রাকাত সালাত এদিকে। নিজে প্র্যাকটিস করুন আর আমাকে পরে বলুন, বুঝতে পারছেন? আজকে থেকে শুরু করুন, দুই রাকাত সালাত করুন আর এক রাকাত বিতর করুন ফজরের আজানের পূর্বে, দেখবেন এত শান্তি পাবেন ইনশাআল্লাহ। যদি কেউ আরো বেশি পড়তে পারে 11 রাকাত পর্যন্ত, তাহলে তো শান্তি আর শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, রব কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক কাদহান ফামুলাকি। মানুষ কষ্টমষ্ট করছে, কষ্টমষ্ট করে যাচ্ছে কোথায়? তার রবের কাছে, রবের দিকে যাচ্ছে। পরিশেষে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে, পাবে কোথায়? পাওয়ার কোন জায়গা আছে? ফামুলাকি, কিয়ামতের দিন সরাসরি রবের সামনে সংক্ষিপ্ত তফসীর। অতপর যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে, তার হিসাব খুব সহজ ভাবে নেওয়া হবে। বলে সুবহানাল্লাহ, আপনার আমল নামা যদি ডান হাতে পেয়ে যান, তাহলে আপনি কামিয়াব হয়ে গেছেন, সফল হয়ে গেছেন, কৃতকার্য হয়ে গেছেন, আপনি কামিয়াব, আপনি সফল। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাব তার হিসাব নেওয়া হবে একদম সহজ। সহি বুখারী মুসলিমের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যার হিসাব নেওয়া হবে তাকে সে আর নাজাত পাবে না। শুনেছেন? মুশকিল আল্লাহ। মানে হচ্ছে আর মানে তোমার নাম উপস্থাপন হবে, অর্থাৎ মুমিনদের নাম শুধু আসবে, আব্দুল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন কিনা? আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল আজিজ, বুঝতে পারছেন? আলো তো বস নাম উপস্থাপন, হিসাব নয়। মান মুতি শর্তে দিবা, যার হিসাব নেওয়া হবে তন্ন তন্ন করে সে বাঁচবে, সে আলাদা পাবে। তো মুসলমানদের হিসাব সহজ হবে। আব্দুল কারিম ভাই তো বলেন সুবহানাল্লাহ, জান্নাতে যেতে চান, কিন্তু কাজ করতে হবে। আমল নামা যেন ডান হাতে মিলে, ডান হাতে মেলার মতো যদি আমল করে আমল নামা, তাহলে আপনি আপনার নাম শুধু আসবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল সোমান, বুঝতে পারছেন? মোহাম্মদ, আহমদ, ইত্যাদি ইত্যাদি, এবং সবার নাম বলবো, বুঝতে পারছেন? এমনি এক কিছু নাম বলবো, কারণ আমি যদি মোহাম্মদ আলহামদুলিল্লাহ আর কি হবে? সে তার পরিবারের কাছে যাবে আনন্দিত হয়ে, খুশি হয়ে। আর তার পরিবার কোন জায়গায়? আলহামদুলিল্লাহ, কারণ আমি আমার পেয়ে গেছি, আমি পেয়ে গেছি কিসের? জান্নাতের। আর কোন ভয় থাকবে? وينقلب الى اهله مسرورا যে আমল নামা পাবে ডান হাতে তার হিসাব নেওয়া হবে খুব সহজ পদ্ধতিতে, যখন তার হিসাব নেওয়া হবে সহজ পদ্ধতিতে, আর এই সহজ পদ্ধতি তার মানে হলো শুধু নামটা উপস্থাপন হবে। এবারে তবে যাবে তার বাড়িতে, বাড়িতে খুব খুশি আনন্দ চিত্তে যাবে তার বাড়িতে তার পরিবারের কাছে। পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, যার আমল নামা দেওয়া হবে পিঠের পিছন দিয়ে, আর অন্য আয়াতে আছে বিশিমালি বাম হাত, তাহলে যে বাম হাত দেওয়া হবে অর্থাৎ কাফের, কাফেরদের আমল নামা কোন হাত দেওয়া হবে? বাম হাতে। আবার সরাসরি না, এরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবা হাদা শয়তান, আল্লাহর দুশমন তো, তো এরকম সরাসরি দেওয়া হবে কিনা, আর তুমি ভালো মানুষ তোমার হিসাবে এরকম আসবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোন হাত দিয়ে লেনদেন করেন? ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? সত্যি লেনদেনও করতে হয় ডান হাত দিয়ে? খাবার খান কোন হাত দিয়ে? না কিছু শয়তানকে খুশি করতে হয়? শয়তানকে একমাত্র একদম খুশি করবেন না, খুশি করবেন কাকে? কারণ যে শয়তানকে খুশি করতে চায় তার ঠিকানা ওই শয়তানের সাথে হবে কোথায়? জাহান্নাম। ঠিক না? আপনি খুশি করবেন আপনার রবকে, আপনার রবকে আপনি খুশি করবেন তো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভালো কাজ কোন হাত দিয়ে করতেন? ডান হাত দিয়ে। তো আপনি খাবার খাবেন ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে খাবেন না? বলবেন না গুরু গুরু আলিম করেছে, আলিম কি করবে? তুই তোমার দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কখনো এরকম করে খেয়েছে পানি? না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা বাম হাত দিয়ে খাও না, বাম হাত দিয়ে পান করো না, কারণ বাম হাত দিয়ে কে খায়? শয়তান। তো আপনি মুসলিম, আপনি ডান হাত দিয়ে খাবেন, আমার নবী ডান হাত দিয়ে খাবেন। তাহলে ডান হাতের হাত দিয়ে আপনার যদি সম্পর্ক মানে লেনদেন করেন, ডান হাতের সাথে আপনার সম্পর্ক তথা ডানপন্থীদের সাথে আপনার সম্পর্ক, তাহলে বোঝা গেল দুনিয়াতে আপনার যেভাবে ডানপন্থীদের সাথে সম্পর্ক, ওইভাবে কিয়ামতের দিনও আপনাদের সম্পর্ক হবে ডানপন্থীদের সাথে। আর এই সব ডানপন্থীদের নেতা হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা? বুঝে আসেছে? তাহলে যারা পৃথিবীতে বলে আমরা বামপন্থী, আগে ভাগেই ওই পন্থী আছে কিনা? বামপন্থী আগে ভাগেই ওই পন্থী, তাহলে থাকো ডানপন্থী বলে ইনশা আল্লাহ তাআলা। واما من اوتي كتابا وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا انه كان في اهله مسرورا انه ظن ان لن يحور بلى ان ربه كان به بصيرا. جاء عمل مريم بن هاتي আবার বাম হাত সরাসরি নয়, কিরকম বললাম পিছন দিক দিয়ে, নাউযু বিল্লাহ, যখন সে তার এই আমলনামা পাবে তখন সে নিজে নিজের ধ্বংসকে ডাকবে, হায় যদি আমার ধ্বংস হয়ে যেত, বলে কিনা এরকম কিছু মানুষ, আমি যদি মরে যেতাম সব গলত, এরকম হায় এরকম বিলাপ করা ঠিক না, যতই মুসিবত আসুক মুসলমান ধৈর্য দান করে কিন্তু ইয়া ওয়ে ইয়া ওয়ে হায় আমার ধ্বংস হায় আমার ধ্বংস এগুলো বলে না। বুঝতে পারছেন? ওই কিয়ামতের দিন যার আমল নামা দেওয়া হবে বা যে আমল নামা পাবে বাম হাতে, সে এরকম বলবে, সে নিজের মৌতকে ডাকবে, সে নিজের ধ্বংসকে ডাকবে, আর যাবে কোথায়? জাহান্নামে, ওখানে জ্বলবে। إنه كان في أهله مسرورا, دنياতে সে খুব ভালো ছিল,